الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا سورة كافر 110 نمبر آيات آياتي بوشد رب بلشن أبني بولون قل الله تعربي تبع منوبات كل أول قل أبني بولون إنما أنا بشر مثلكم أميتو تمادر مطيع جن منوش إشار أركي جنا إنما মানুষ ছাড়া আর কিছু না, তোমাদের মতো একজন মানুষ। এবার খেয়াল করেন এ কথাটা কে বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলে দেওয়ার জন্য কাকে বলবেন, আমাদেরকে তার উম্মতদেরকে বলবেন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই একজন মানুষ। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে যারা বলে আমাদের মতো মানুষ, মিথ্যা বলে না সত্য বলে, সত্য বলে, কিন্তু এই জিনিসটা বুঝে না অনেক, আমাদের মতো মানুষ হয়ে গেছেন এই করে পাগলামি। আল্লাহ নিজে বলেছে ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই একজন মানুষ, এছাড়া আর কিছু না। আচ্ছা, মানুষ মানুষ হিসেবে সমান, মর্যাদায় পার্থক্য, আলহামদুলিল্লাহ মর্যাদায় পার্থক্য। একসাথে 100 মানুষ বসলে, 10 জন বসলে, 2 জন বসলে সবার মান সমান হয়? একজন বেশি জ্ঞানী, একজন কম জ্ঞানী, আবার কেউ আছে হয়তো উভয়টাই জানে কিন্তু পরিপক্ক না, আরেকটা অল্প জানে কিন্তু পরিপক্ক, যা জানে একদম মজবুত জানে, সবার সমান মানে মর্যাদা সমান, সবার ব্রেইন সমান, সবার স্মরণ শক্তি সমান না? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ কিন্তু তার মর্যাদা সকলের উপরে, আল্লাহুম্মা লাকাল হামদ। এই হলো পার্থক্য, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া, আমার কাছে ওহি আছে। এই হলো বিশকম, অন্যতম বিশকম, এটা ওহি, সুবহানাল্লাহ, সরাসরি আল্লাহর পক্ষ থেকে ওহি আছে। ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ, তোমাদের ইলাহ একই ইলাহ, তোমাদের মাবুদ একই মাবুদ, তাই বাকি যত মাবুদ সব বাতিল, আর হক মাবুদ একমাত্র আল্লাহ। যালিকা বিআন্না আল্লাহ হুয়াল হক ওয়া আন্নামা ইয়াদউনা মিন দুনিহি হুয়াল বাতিল, আল্লাহই হচ্ছেন বড় হক মাবুদ, সত্য মাবুদ, আর আল্লাহ ছাড়া তারা যাদেরকে ডাকে, যাদের পূজা করে সব হচ্ছে মিথ্যা মাবুদ, বাতিল মাবুদ। তাই সত্য মাবুদ আল্লাহ, তাই লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ হলো আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই। কথা বুঝতে পেরেছেন? কেউ আপনাকে জিজ্ঞেস করলে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ তফসীর সহ করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ মানে লা মাবুদ হাক্কুন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া হক মাবুদ নেই। তাই আমি ছোটবেলা অনেক মুরব্বিয়ানদেরকে আমাদের দেশেরই আমার গ্রামে বলতো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া ইবাদতের উপযোগী আর কেউ নেই, এই কথা বলতেন তারা, লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহ মওজুদ, হ্যাঁ, ছোটবেলা আমরা শুনেছি, আপনারা শুনেননি? আল্লাহ ছাড়া ইবাদতের উপযোগী আর কেউ নেই, এটা কত তরজমা সহি, ওই হক মাবুদ। যালিকা বিআন্না আল্লাহ হুয়াল হক, আর সূরা কাহফের এই আয়াতে কি বলছেন আল্লাহ পাক, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম يوحى إلي أنما إلهكم إله واحد। আপনি প্রথমে এখানে কি বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ, তারপর আল্লাহর একত্ববাদের কথা, আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, তোমাদের ইলাহ এক ইলাহ, আমার কাছে ওহী আছে, তোমাদের কাছে ওহী আছে না? সুবহানাল্লাহ, ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, তারপরে কি فمن كان يرجو لقاء ربه যে তার রবের সাথে সাক্ষাতের আশা রাখে আপনি আল্লাহর সাথে সাক্ষাৎ করার আশা রাখেন আমরা সবাই রাখি ইনশাআল্লাহ হ্যাঁ তুমি যদি আল্লাহর দরবারে ভালো আশা রাখো আর আল্লাহ থেকে কিছু পেতে চাও আল্লাহর সন্তুষ্টি পেতে চাও জান্নাত পেতে চাও জাহান্নাম থেকে নাজাত পেতে চাও فمن كان يرجو لقاء ربه আল্লাহর সাথে সাক্ষাৎ পেতে চাও আল্লাহ যেন তোমার সাথে আল্লাহ যেন তোমার প্রতি খুশি থাকেন তোমার সাথে যেন আল্লাহ তিনি খুশি অবস্থায় সন্তুষ্ট অবস্থায় তোমাকে তোমার সাথে সাক্ষাৎ করেন এই অবস্থা যদি তুমি চাও ঠিক কিনা তাহলে কি করো ফালিয়ামাল আমালান সালিহা তুমি নেক আমল করো নেক আমল এবারে আবার বলছেন শুধু নেক আমল করলে হবে না ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা যখন তুমি তোমার রবের ইবাদত করবে ইবাদত করতে গিয়ে তুমি যেন তোমার রবের সাথে কাউকে শরীক না করো ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদান কাউকে শরীক করবে না প্রথম নম্বর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাসূল এর প্রমাণ হচ্ছে কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মানুষ এরও প্রমাণ হচ্ছে বাশার ঠিক না ইউহা ইলাইয়া মানে নবী করিম রাসূল নবীর কাছে ওহী আসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহ হে রাসূল তোমার প্রতি তোমার রবের পক্ষ থেকে যা নাযিল হয়েছে তুমি তা পরিপূর্ণরূপে তোমার উম্মত পর্যন্ত পৌঁছিয়ে দাও আপনারা কি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব পরিপূর্ণরূপে পৌঁছিয়েছেন কিনা আপনারা কি বিশ্বাস করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের দায়িত্ব আদায়ে ত্রুটি করেছেন না কেউ যদি এরকম তার আকীদা হয় তাহলে মুসলমান হবে না ইয়া আইয়ুহার রাসূল بلغ ما انزل اليك من ربك হে রাসূল আপনার প্রতি আপনার রবের পক্ষ থেকে যা নাযিল হয়েছে তা আপনি পৌঁছিয়ে দিন পরিপূর্ণরূপে পৌঁছিয়ে দিন এজন্য আলাদা খুতবা সহ দিলেন না পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন বিদায় হজ্জে বললেন ওয়া আনতুম তাসআলুন আননি ফামা আনতুম ক্বাইলুন আমার ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞেস করা হবে বা আমি বর্তমানে জিজ্ঞেস করছি তুমি কি বলছো কি বলবে তারা কি বললেন আশহাদু নাশহাদু আন্নাকা কদ বাল্লাগতা রিসালা ওয়া আদাইতাল আমানা ওয়া নাসাহতাল উম্মাহ ওয়া জাহাদতা ফিল্লাহি হাক্কা জিহাদি সুবহানাল্লাহ সমস্ত সাহাবা এক বাক্য বলেছেন আমরা সাক্ষ্য দিচ্ছি যে আপনি পরিপূর্ণরূপে রিসালাতের দায়িত্ব আদায় করেছেন রিসালাত আমাদের পর্যন্ত পৌঁছিয়েছেন আমানতের দায়িত্ব আদায় করেছেন আমানা আদাইতাল আমানা ওয়া নাসাহতাল উম্মাহ আপনি আপনার উম্মতের উম্মতের কল্যাণ করেছেন উম্মতকে নসিহত সৎ উপদেশ দিয়েছেন পরিপূর্ণরূপে ওয়া জাহাদতা ফিল্লাহি হাক্কা জিহাদিহি আর আল্লাহর প্রতি আপনি সত্যিকারের জিহাদ পরিচালনা করেছেন সুবহানাল্লাহ বিহামদিহি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিন্দুমাত্র ত্রুটি করেন নাই আকীদা ঠিক করলেন বলেন বলবেন না যে অমুক আলেম বলে দিয়েছে অমুক দার্শনিক বলেছেন আপনি তো ছোট বক্তা ছোট আলেম উনি কিন্তু এত শত শত বই পুস্তক লিখেছেন তিনি বলেছেন কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাতের দায়িত্ব আদায় ত্রুটি করেছেন কেউ কেউ বলে কিনা মজুদ আল্লাহ আমাদের হেদায়ত দিন আমরা যেন এরকম না করি আমার নবী পরিপূর্ণরূপে রিসালাতের দায়িত্ব আদায় করেছেন আমানতের দায়িত্ব আদায় করেছেন আল্লাহর পথে সত্যিকারের জিহাদ করেছেন সলাওয়াতুল্লাহি ওয়া সালামু আলাইহি বিন্দু মাত্র ত্রুটি করেননি যখন সাহাবাগণ সাক্ষ্য দিলেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে সাক্ষী রেখে বলছেন আল্লাহুম্মা আশহাদ আল্লাহুম্মা আশহাদ আল্লাহুম্মা আশহাদ, হে আল্লাহ তুমি সাক্ষী থাকো, হে আল্লাহ তুমি সাক্ষী থাকো, হে আল্লাহ তুমি সাক্ষী থাকো। এই জন্য তার ঢল জন সমুদ্র, আমার সমস্ত সাহাবা এক বাক্যে সবাই সাক্ষ্য দিয়েছে, আমি বিন্দু মাত্র তোমার রিসালাতের দায়িত্ব আদায় ত্রুটি করিনি। আকীদা দর্শ তো ঠিকই আছে, রিসালাতের সম্পর্কে যে আকীদা তা আমাদের মধ্যে পরিপূর্ণরূপে থাকা দরকার, আকীদা সঠিকভাবে মানে পালন করা দরকার। আল্লাহ আমাদের মাফ করুন, বুঝ দান করুন। রিসালা قل انما انا بشر مثلكم يوحى الي আমার কাছে ওহী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা দেখেন কিছু কথা বললে যদি তো এমনি তো দোষ হয়ে যায়। انما انا بشر সম্পর্কে কিছু বলি আজকে, انما انا بشر مثلكم يوحى الي, সর্বপ্রথম যে ওহী এসেছে তা হচ্ছে ইকরা বিসমি, ঠিক কিনা? গালে হেরায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গালে হেরায় ইবাদত করতেন আল্লাহর, সুবহানাল্লাহ। জিবরীল আলাইহিস সালাম আসলেন, বললেন হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকরা, তুমি পড়ো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মা আলা বিকারি, আমি পড়তে জানি না, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে জানি না। কি বলেন মোহাম্মদ মানুষ না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ না? আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আলিমুল গায়ব? যদি গায়েব জানতে বলতে আমি পড়তে জানি কি পড়বো বলেন, বলেন না? আমরা অনেক সময় দেখি না, কখনো কখনো ওই একটু বড়াই চলে আসে না, কথাবার্তা বলে একটা আরেকটার সাথে, কি বলি আমি জানি না, আস দেখি কি হয়। এরকম চ্যানেল করে কিনা মানুষ? মিথ্যা বলেছেন, তুমি কি সহি বুখারী মানো না? কথা বলতে সময় বলবে আসহুল কুতুবি বাদা কিতাবিল্লাহ বুখারী, বলে না? আল্লাহর কালামের পর সবচেয়ে বিশুদ্ধ কিতাব কি? বুখারী, বলে না? ওরা বাংলাদেশে যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলিমুল গায়ব বলে তারা তো বলে বুখারী এক নম্বর কিতাব কি না, আল্লাহর কালামের পর? কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নিজে বলেছেন মা আলা বুখারী, আমি পড়তে জানি না, মসজিদ থাকি। কিন্তু এই সময় আসলে যেটা তাদের রায়ের পক্ষে মানবে, যেটা বিপক্ষে না, এটা এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বলে আছে না, আল্লাহ হেদায়েত দিন। আপনারা কিন্তু ঘুরতে যাবেন না, যেটা হক স্পষ্ট এটা গ্রহণ করে নেবেন, ঠিক আছে? ইনশাআল্লাহ সবাই রাজি? আর একবার হাত তুলেন, ইয়া আল্লাহ কবুল করুন, মাশাআল্লাহ, ঈমান তাজা করো, আর হক প্রচার করবেন নম্রতার সাথে, বেশি গরম হলে হবে না, বুঝছেন? যেখানে যেভাবে পানি ঢালতে হয় সেভাবে পানি ঢালার চেষ্টা করবেন, আর এমন ভাবে কথা বলবেন না যে কথায় অন্যের আঘাত লাগে, যথাসাধ্য নম্র নরম ভাবে কথা বলবেন। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নরম আচরণকারী পৃথিবীতে আর কেউ আসবে? আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহ রাফিক ইউহিব্বুর রিফক, আল্লাহ রাফিক অর্থাৎ নম্রতা পছন্দকারী, নরম পরবশ, তিনি নম্রতাকে পছন্দ করেন, সুবহানাল্লাহ। ইউহিব্বুর রিফক ফিল আমরি কুল্লি, কোন কোন রওয়ায়েত আছে প্রত্যেকটি কাজে রব্বুল আলামিন নম্রতাকে পছন্দ করেন। আর আপনি বস কথা বলতে ফতোয়া দেওয়ার আগে কিন্তু ভেবে চিন্তে ফতোয়া দিতে হয়, নিয়ত খারিজ করতেও হবে, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় ফতোয়া দিতে হবে। আমি এমন তো লম্বা বক্তব্য রাখছি না, কিন্তু অনেক সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কাজ করার ছিল, কাজ করেননি, কেন করেননি? যেহেতু মানুষেরা ফিতনায় পড়ে যাবে, আছে কিনা এরকম? তুমি বেশি জানো, এমন শব্দ বলা ঠিক না যার কারণে তুমি দিন থেকে মানে এমন একটা কথাকে সামনে রেখে, ফতোয়াকে সামনে রেখে তুমি সাথে সাথে বলে দেবো মুক্ত হয়ে গেছে, কিরকম হয়ে বলেছ? মুসলাম সাহেব শুধু বড়ত্ব প্রকাশের জন্য এরকম বক্তব্য রাখলে হবে না, একদিন আমাদের সকলকে আল্লাহর দরবারে হাজিরি দিতে হবে। আল্লাহ আমাদেরকে মাফ করুন। আসেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা বিকারি, আমি পড়তে জানি না। পরবর্তীতে হাদিস যেভাবে এসেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিব্রিল আলাইহিস সালাম কিংবা বুক ধরে তাকে চাপ দিলেন, ঠিক আছে? তারপরে লাস্টে কি করলেন? বললেন, তুমি পড়ো, ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক, খালাক আল ইনসান মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম। আল্লাহু আকবার, নবী হয়ে গেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইকরা, তুমি পড়ো, তোমার রবের নামে পড়ো যিনি সৃষ্টি করেছেন। ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক, যিনি সমস্ত সৃষ্টিকে সৃষ্টি করেছেন, যিনি তোমাকেও সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ, তার নবী সৃষ্টি কিনা? খালাকাল ইনসানা মিন আলাক, মানুষকে সৃষ্টি করেছেন আলুক, আলাক থেকে। আলাক শব্দের অর্থ কোথা আছে? সাধারণ জমাট রক্ত বলা, সাধারণ জমাট রক্ত। اقرأ باسم ربك الذي خلق، خلق الإنسان من علق، اقرأ তুমি পড়ো, তোমার রব অতি দয়ালু আকরাম। সুবহানাল্লাহ, اقرأ وربك الأكرم। তার মানে হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কিছুই জানতে না, তোমার কোনো ইলম ছিল না, আমি তোমাকে সরাসরি জানিয়ে দিচ্ছি। اقرأ وربك الأكرم الذي علم بالقلم, যিনি শিক্ষা দিয়েছেন কলমের মাধ্যমে। সুবহানাল্লাহ, এই কলম নাড়াতে হয়, কিন্তু আসল হচ্ছে ওই কলম। اول ما خلق الله القلم, আমার নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বপ্রথম রব্বুল আলামিন কলমকে সৃষ্টি করলেন। কলমকে সৃষ্টি করার পর বললেন, উক্তুব, তুমি লিখো কলম। কলম বলল, কি লিখবো? মা আকতুব। আল্লাহ বললেন, উকতুব মা হুয়া কাইনুন ইলা ইয়াউমিল কিয়ামা, হে কলম কিয়ামত পর্যন্ত যা কিছু হবে তুমি সবই লিখে দাও। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। তারপর বললেন, আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম, মানুষকে শিক্ষা দিয়েছেন, মানুষকে শিখিয়েছেন, মানুষকে জানিয়েছেন, সে যা জানতো না। তাহলে কি বোঝাচ্ছেন? মুহাম্মদ আজম জেনে জানতেন আগে? লা ইলাহা ইল্লাল্লাহ। আর তুমি বলো নবী আলিমুল গায়ব, বুঝতে পারে না? ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী আসে, আমি কিন্তু পূর্বে জানতাম না, ওহি আসার পূর্বে কিছুই জানতাম না, আমি ছিলাম উম্মি। সুবহানাল্লাহ, আমি ছিলাম কি? উম্মি। কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআন আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ লা ইলাহা ইল্লা হুয়া ইয়ুহয়ী ওয়া ইউমীত ফা আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি فآمنوا بالله ورسوله النبي الأمي الذي يؤمن بالله بسته برشا اپنی بولون هي لوك شكون يا أيها الناس إني رسول الله إليكم جميعا আমি তোমাদের সকলের কাছে আল্লাহর পক্ষ থেকে রাসূল হয়ে এসেছি। মানে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত জিন আসবে, সকলের নবী এবং রাসূল হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, জামিআ কি? সকল, সকল কেউ বাদ নাই, না মানুষ বাদ, না জিন বাদ, যারাই আসবে সকলই নবীর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। কিন্তু উম্মত উম্মত বেশ কম আছে, ফা কেউ হয়তো মানতে পারে, কেউ হয়তো নাও মানতে পারে, যারা মানে তাদেরকে বলা হয় ইজাবা, উম্মতে ইজাবা, আর যারা মানে না তাদেরকে বলা হয় উম্মতে দাওয়া। কি বলে? দাওয়া। ওরা মানে না, তাই দাওয়া, উম্মতে দাওয়া, ওদেরকে দাওয়াত পৌঁছেছে। আর যারা মেনেছে তাহলে উম্মতে ইজাবা, তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে মেনেছে, কবুল করেছে। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই মানলেন তো রমজান মাসে, সুবহানাল্লাহ, মেনেছেন। শুধু মানলে হবে না, আমি মানলাম কিন্তু নবীর সুন্নতের উপর চলে না, তাহলে হলো না? সুন্নত তরিকায় চলতে হবে, ইনশাআল্লাহ। আপনি কোনো ইবাদত করতে পারবেন না মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তরিকায় ছাড়া, জি, নবীর তরিকায় ছাড়া। আল্লাযী ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ, আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, যার আসমান জমিনের রাজত্ব, মালিক রাজত্ব যার, তিনি হচ্ছেন ওই আল্লাহ। আর ওই আল্লাহর পক্ষ থেকে আমি তোমাদের সকলের কাছে রাসূল হয়ে এসেছি। আচ্ছা, ইউহি ও ইউমিত, লা ইলাহা ইল্লাহু ইউহি ও ইউমিত, তিনি ছাড়া সত্য কোনো ইলাহ নাই, দেখলেন ব্যাপার, তিনি ছাড়া সত্য কোনো ইলাহ নাই। انما انا بشر مثلكم يوحى الي انما الهكم اله واحد بلغنا الله اكبر وي الله চড়াকো ইলাহ নাই, সত্য কোনো ইলাহ হতে পারে না, ওই আল্লাহর পক্ষ থেকে আমি তোমাদের সকলের কাছে রাসূল হয়ে এসেছি, কিয়ামত পর্যন্ত আমাদের নবী নবী, আর কোন নবী নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমি এবং কিয়ামত এই দুই আঙ্গুলের মতো, অর্থাৎ এই দুই আঙ্গুল একসাথে যেভাবে একটা আরেকটার সাথে ওতপ্রোতভাবে জড়িত আছে, ওইভাবে আমার নবুয়তের ধারা শেষ হবে, তারপরেই সাথে সাথে কিয়ামত হয়ে যাবে। সুবহানাল্লাহ, তাই কাদিয়ানি কাফের না মুসলিম, বিশ্বাস করতে হবে, হ্যাঁ, পরিপূর্ণরূপে কাদিয়ানি কাফের, কাফের যারা নবী মানে ওরা কাফের, যে ওদেরকে কাফের মানবে না ওরাও কাফের, মাসাল্লাহ, ঠিক কিনা, এর মধ্যে ইখতিলাফ নেই, কিন্তু হয়তো কোন কাফের পারে, কোন মুমকিন মৌজুদ, আচ্ছা কত মুন্ডু আছে, প্রীতি কত সুদারের ছেলে আছে, আস্তাগফিরুল্লাহ, যারা এত মানবে যে না কাদিয়ানি কি বলছো, মহাপুরের রোজা রেখে সবই করে, হ্যাঁ, দাওয়াতি ক্ষেত্রে হিকমত অবলম্বন করা, তার সাথে আচার আচরণ ভালো, ওইটা আরেক কথা, এটা আরেক ব্যাপার। فآمنوا بالله ورسوله النبي الأمي الذي يؤمن بالله وكلماته واتبعوه لعلكم تهتدون. অতএব তোমরা আল্লাহর উপর ঈমান আনো, তার রাসূলের উপর ঈমান আনো, রাসূল বলে আন নবী বলেছেন, নবীর উপর ঈমান আনো, কারণ নবী বলতে মানুষ নবী, বলো সুবহানাল্লাহ, আবার মানুষ নবী তো, তারপরে আবার রাসূল, তাকে নির্দেশ দেওয়া হয়েছে তুমি তোমার উম্মত পর্যন্ত আমার বাণীগুলি, আমার ওহী পেয়েছিলে তা পৌঁছিয়ে থাকো, পৌঁছাতে থাকো। আল্লাহ কি বললেন? এই নবী রাসূলের উপর তোমরা ঈমান আনো, যিনি আল্লাযী ইউমিনু বিল্লাহি ওয়া কালিমাতিহি, যিনি ঈমান রাখেন আল্লাহর উপর আর আল্লাহর কালিমাতের উপর, আল্লাহর নির্দেশনাবলীর উপর। তাহলে প্রথম নম্বর মুমিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ঠিক কি না? প্রথম নম্বর মুসলিম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, এই উম্মতের মধ্যে প্রথম নম্বর। ওয়া কালিমা ওয়াত্তাবিউ, আল্লাহ বলছে তোমরা তার অনুসরণ করো, ইত্তেবা করো, যদি তার ইত্তেবা করো তাহলে তোমরা কি হবে? তোমরা হেদায়ত পাবে, তোমরা কিভাবে হেদায়ত পাবে? হেদায়ত পাবে না তোমরা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তরিকা অনুযায়ী তোমরা না চলো। যাই হোক, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ, এতটুকু আমরা অনেকটা বুঝতে পেরেছি, হ্যাঁ, নবী মানুষ, হ্যাঁ, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম আর ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ, আমার কাছে ওহী আছে তোমাদের ইলাহ একই ইলাহ। এরপরে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, কেউ যদি চায় তার রবের সাথে সাক্ষাৎ করতে, তাহলে সে যেন নেক আমল করে, فليعمل عملا صالحا. الحمد لله সেজন্য নেক আমল করে, আর ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদান, তার রবের ইবাদতের সাথে যেন কাউকে শরীক না করে। আচ্ছা এখানে বলছে কি দু রকমের শিরকের মধ্যে সামিল হয়, বড় শিরিক এবং ছোট শিরিক। ছোট শিরিক মানে কি, আমি সালাত পড়লাম, আমি কোরআন পড়লাম, আমি কোরআনের তালিম দিলাম, আমি দিনের দাওয়াত করলাম, দিন প্রচার করলাম, বড় বক্তা, বড় মুহাদ্দিস, বড় মুফাসসির, কিন্তু আমার মনে মনে ভাব লোকজন আমার কথা যখন শুনে তখন আমার নামে ধ্বনি উচ্চারণ করে কিনা, নারায়ে তাকবীর বলে কিনা, আছে কিনা এরকম, আমরা জানি না, আল্লাহ সবার মনের সংবাদ তো আমরা জানি না, কিন্তু বাহ্যিক এরকম আমরা দেখতে পাই। যদি মানুষ নারায়ে তাকবীর আর অমুক সাহেব অমুক সাহেব বলে জিন্দাবাদ জিন্দাবাদ বলে তখন খুব খুশি হয়, যদি একটু ত্রুটি হয়ে যায় হয়তো পরের মাহফিল আর নাও আসতে পারে, এরকম পাওয়া যায় কিনা, ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সব নষ্ট করে দিবে, আল্লাহর ইবাদত করবেন, দিন প্রচার করা, ইলম শিখা, ইলম প্রচার করা, এটা ইবাদত বলেন। আলহামদুলিল্লাহ আল্লামা আল কোরআন, আমরা ইলম শিখি না, তলাবুল ইলম, আপনি কোরআন শিখেন ইবাদত কিনা, লোকজন যদি আমার নাম শুনে আমাকে যখন দেখবে, আমি যখন গাড়ি থেকে নামবো অথবা আমি আমার নিজ গাড়ি নিয়ে যাবো কিংবা হেলিকপ্টার থেকে নামবো, আছে না এখন এরকম একজন না দুইজন অনেক বলে তারা আমার আল্লাহ দিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্বিয়া ইকরাম আলাইহিম আসসালামের আমল ছিল ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন, তোমরা তাদের কথা মানো যারা তোমাদের থেকে বিনিময় চায় না, আর তারা হচ্ছে হক যদি আমরা কিছু নারী দাঁড়ালে চলবে কিরকম, ঠিক কিনা? আমাদের দেশে দেখো আলহামদুলিল্লাহ মসজিদ মাদ্রাসার শিক্ষক আছে না, ইমাম মুয়াজ্জিন আছে না, জনগণ পরিচালনা করে, মাশাআল্লাহ আল্লাহ দিক আরো দিক আল্লাহ, আর এখানে তো সরকার বেশিরভাগ মাঝে মধ্যে জনগণ আসে কোন কোন জায়গায় পাওয়া যায়, সরকার এখানে মজুদ আলহামদুলিল্লাহ। যদি মসজিদের ইমাম মুয়াজ্জিনকে আমরা না দেই, মাদ্রাসার উস্তাদ শিক্ষককে না দেই, জনগণ চলবে কিরকম? এমনকি যে মাদ্রাসায় শিক্ষকতা করে সেও তো দেয়াল লাগে, সব মানুষ সমান নাকি? আলহামদুলিল্লাহ আমরা দিই না, এই জন্য করছি। কিন্তু এই কথাকে বাহানা করে তুমি বাবারে বাবা কি দাও কি দা বললা, আমি জানি না কার নিয়ত কিরকম, নিয়তের কথা, কিন্তু এসব থেকে দূরে থাকা উচিত, এমন কাজ করা ঠিক না যার মাধ্যমে গৌরব চলে আসে, ফখর চলে আসে, অহংকার চলে আসে, যথাসাধ্য এসব থেকে দূরে থাকবে। আল্লাহ আমাকে তৌফিক দিন, আমার ওইসব দিন প্রচারকারী ভাইয়েরা যারা আছেন তাদেরকে আল্লাহ তা তৌফিক দান করুন। আচ্ছা يُوحَى إِلَيَّ أَنَّمَا إِلَٰهُكُمْ إِلَٰهٌ وَاحِدٌ فَمَن كَانَ يَرْجُو لِقَاءَ رَبِّهِ كِنَا যে কেউ চায় তার রবের সাথে সাক্ষাৎ করতে সেজন্য নেক আমল করে, নেক আমল করবেন, শুধু এমনি বসে থাকবেন না, শুধু ইয়া দুনিয়া ইয়া দুনিয়া নেই, দুনিয়া করেন, আল্লাহকে মানা করছে আপনাকে দুনিয়া কামাই করতে, দুনিয়া কামাই করুন, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তরিকায় কামাই করুন, হারাম পথে যাবেন না, হালাল পথে অল্প বারাকা, হালাল পথে অল্প বারাকা, ও মনে করার বছরে 10 টাকা কামাই করে আপনি 1 লাখ, আলহামদুলিল্লাহ হালাল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে যখন প্রশ্ন করা হলো আইয়ুল কাসবি আতিয়াব, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোন কামাইটি সর্বোত্তম সবচেয়ে বেশি পাপ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি বলেছেন, আমালুর রাজুলি বিয়াদিহি, যে কামাই মানুষ তার নিজ হাতে করে সুবহানাল্লাহ। আচ্ছা দেখেন, আপনি কামাই করেন আপনি হাত, আপনি যে কোনো ডিউটি করেন, আপনি ডাক্তার ডক্টর, আপনি উস্তাদ শিক্ষক শিক্ষক, আপনি ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার, আপনি ড্রাইভার ড্রাইভার, আপনি ক্লিনার ক্লিনার, যে কোনো ডিউটি আলহামদুলিল্লাহ, যে কোনো হালাল ডিউটি আল্লাহ শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ। কোনো কামাইকে আপনি তুচ্ছ ভাববেন না। যত নবী এসেছেন সমস্ত আম্বিয়া কেরাম আলাইহিম সালাম বকরি চড়াতেন ভাই, বকরি চড়ানো কোট কঠিন না উনাদের বলদিয়া ডিউটি করা কঠিন? একটু খেয়াল করো, যারা যারা বলদিয়া ডিউটি করে আমার ভাত দিলে বেতন কম, ঠিক কিনা? আমি বর্তমানে দুষ্টা বর্ণনা করবো না, গুণটা বর্ণনা করবো। আমার জানা আছে, অনেক কিছু জানা আছে, যারা আলহামদুলিল্লাহ একটা ছেলে মনে হয় এক বছর যাবৎ কিন্তু আলহামদুলিল্লাহ অনেক আগে বলেন ছয় মাস, পরে আবার জিজ্ঞেসলাম আরো অনেকদিন, বলতে এখন তো প্রায় এক বছর হয়ে গেছে উস্তাদ, এখনো আলহামদুলিল্লাহ মিস হয়নি। তো এরকম লোক আছে কিনা আমাকে বলে, আপনি হুজুর মানুষ তো আপনার মিস না হলে অসুবিধা নেই। আমি দেখালাম আমার নজির দেহ ক্লিনার বলে দিয়ে, এরকম একজন দুইজন আরো আছে আলহামদুলিল্লাহ। আমার এই সেন্টার থেকে উপকৃত হয় অনেক ছাত্র মৌজুদ আল্লাহ দিলে, বুঝছেন? যদি হাজার হয় হাজার, পঞ্চাশ জন যদি পাওয়া যায় তবু তো কম, ঠিক কিনা? আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য অগ্রসর হব। আমি ওগুলো দেখাবার জন্য বলছি না, কিন্তু মানুষকে বুঝাবার জন্য বলছি। এই যে বলা হয় প্রসিদ্ধ উক্তিটা, ইমাম সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, 50 বছর যাবৎ তার তাকবীরাতুল ইহরাম মিস হয়। আল্লাহু আকবার, তো প্রসিদ্ধ সমাজে কি দাব দুর্বলতা এটা আমি যাচাই করিনি, কিন্তু উলামায়ে কেরাম এটা উল্লেখ করেন। বর্তমান মুফতির একটি নিবন্ধে আমি দেখেছি, বর্তমান মুফতি শেখ আব্দুল আজিজ আল শেখ হাফিজুল্লাহ তিনি এটা উল্লেখ করেছেন, 50 বছর যাবৎ সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহিমাহুল্লাহ প্রথম তাকবীর জামাতের সাথে তাকবীরাতুল ইহরাম তাকবীর তাহরিমা মিস হয়। এই জামায় মৌজুদ, হয়তো 50 নাই, আশারা মৌজুদ, ইশরিন মৌজুদ, মুমকিন খামসিন মৌজুদ, অসম্ভব না? সব মানুষ সমান না, তুমি বলো না কি বলো? আগের জমানা মানে গাড়ি গুড়ি ছিল না, সাইকেলও ছিল না, এই ছিল না, মোবাইল ছিল না, কিছুই ছিল না। আগের জমানার কথা আরেকটা, বর্তমান জমানায় আরেকটা, এরকম বলে কিনা? তো বললে কি হ্যাঁ, আমি দেখালাম একটা নজির, বাকি আর বলবো না, এক নজির বলে দিয়ার ক্লিয়ার। বছরের উপর হয়ে গেছে উস্তাদ, আমার তাকবীরাতুল ইহরাম মিস হয়। আল্লাহু আকবার, আল্লাহ কবুল ফরমায়, আল্লাহ তাকে সাবিত রাখুন, আর আমি জীবনে আপনাদের কে উৎসাহ দেওয়ার জন্য আপনারা চেষ্টা করবেন ইনশাআল্লাহ। নামাজের যত গুরুত্ব দিবেন তত বেশি আল্লাহ ওলি হবেন ইনশাআল্লাহ। নামাজ তাই কিরকম আল্লাহ ওলি হয়, এই ফালি আমাল আমালান সালিহা, যত আমল আছে আমলের সেরা আমল হলো সালাত। এই জন্যই তো কাল কিয়ামতের দিন সর্বপ্রথম যে আমলের হিসাব নেওয়া হবে তা হচ্ছে সালাত। এই সালাতে তুমি কামিয়াব, সালাত না সালাত মানে কি বুঝেন? নামাজ, হ্যাঁ না ফি মুশকিলা, নামাজ। আপনি যদি নামাজে কামিয়াব, বাকি সব আমলে কামিয়াব আলহামদুলিল্লাহ। এই সালাত ভালো করে মজবুত করে ধরে রাখো, আল্লাহ তৌফিক দিন। আর এর পরে যে অংশ বলেছিলাম, আলী আমর আমেন ওয়ালা ইউশরিক বি ইবাদাতি রাব্বিহি আহাদান, কাউকে শরীক করবে না, বড় শিরক নাই, ছোট শিরক নাই, মাজারে গিয়ে পূজা নাই, সেজদা নাই, মাজারে গিয়ে মান্নত করতে নাই, মান্নত পেশ করতে নাই, বাবার নামে কিছু দিতে নাই, পীর বাবার নামে কিছু দিতে নাই। যত আমল করবেন সব একমাত্র আল্লাহর জন্য, যত ইবাদত করবেন সব একমাত্র আল্লাহর জন্য করবেন। আচ্ছা, আবার আপনি বড় আলেম, বড় মুফাসসির, বড় আলেম, বড় সখী দানশীল, লোক দেখানোর জন্য কোনো আমল করতে নাই, ওয়ালা ইউশরিক বি ইবাদাতি রাব্বিহি আহাদান। বাস, আজকে এই সূরা কাহফের 110 নম্বর আয়াতকে সামনে রেখে কিছু আলোচনা করলাম, তাও কিছু বেশি না, বুঝছেন? আল্লাহ আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করুন। যা বললাম সে অনুযায়ী আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো, আমাদের মা বাবাদেরকে মাফ করো, দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো। হে আল্লাহ আমাদের সকলকে ইলম অর্জন করে ইলম প্রচার করার তৌফিক দাও। হে আল্লাহ হক জেনে হক মানার তৌফিক দাও। ইয়া আল্লাহ হে আল্লাহ মুসলিম মুসলমানদেরকে সাহায্য করো, জালিমদের চক্রান্ত থেকে ষড়যন্ত্র থেকে আল্লাহ, কাফির কুফার যে ষড়যন্ত্র থেকে আল্লাহ তুমি তোমার দিনের হেফাজত করো, মুসলমানদের হেফাজত করো, আমাদের দেশের মুসলমানদের হেফাজত করো, বর্মার দেশের বর্মার মুসলমানদের হেফাজত করো, সিরিয়ান মুসলমানদের হেফাজত করো। আয় আল্লাহ আমেরিকা, ইউরোপ, চীন, আয় আল্লাহ বিভিন্ন কান্ট্রি বর্তমানে আমরা অনেক কিছু শুনতে পাচ্ছি, আয় আল্লাহ তুমি তোমার দিনের হেফাজত করো, ইয়ার মুসলমানদের হেফাজত করো। আল্লাহ মুসলমানদেরকে এক হওয়ার তৌফিক দাও, পরস্পরে তাদের যে দোলাদুলি এটা এটা পরিত্যাগ করার তৌফিক দাও, সবাইকে কোরআন এবং সুন্নাহকে সামনে রেখে চলার তৌফিক দাও, আমাদেরকে তৌফিক দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, ওয়া সাল্লাল্লাহুম্মা ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।